আই আই আই কে যাবি আই সোনার মদিনা, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানা। আই আই আই কে যাবি আই সোনার মদিনা, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। প্রাণ জুড়াবে চুমে দুখান পায়, আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। মন যে আমার কেন উদার আমি জানি না, শুধু জানি দিল বেকার আর নবীর দিওয়ানা। নেই দরকার কিছুই আমার রসুল বিনা, জিসকে লিয়ে জিনা জিসকে লিয়ে মরনা। পড়ি তাই দরুদ সালাম ভুলে যাই সকল গম, পড়ি তাই দরুদ সালাম ভুলে যাই সকল গম। নবীর প্রেমে নবীর ধ্যানে থাকি যে সদাই, ভাবছি যে তাই যাব সে ঠাই চেপে এমন নাই। পৌঁছে যাব সঠিক সময় নবীজি রওজায়, আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। দয়া ময় দয়া ময়, প্রাণ জুড়াবে চুমে দুখান পায়, আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। ঝিলমিল করছে তারকা চাঁদ ওই আকাশে, নুরি বদন চমকালো আজ মানবের বেশে। ওয়াইস সকল দন্দান ভাঙিল ভালোবেসে, তারি নবুয়াতের মোহর চুমিল আকাশে। পেলো জান্নাতের খবর রইল না কোনো ডর, পেলো জান্নাতের খবর রইল না কোনো ডর। সেথা গেলে যাবে মিলে মন যাহা চাই, হুর গেলে মান চুম্বে দামান বাতাস করবে গায়। এক পলকে আসবে সবই হাতের ইশারায়, আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। দয়া ময় দয়া ময়, প্রাণ জুড়াবে চুমে দুখান পায়, আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। স্বপ্নে দেখি হাই গো একি এসেছি কোন দেশে, পিউ কাহা পাপিয়া কোকিল কুহু ডাকিছে। ভরেছে কান কি আহ্বান বাতাসেতে ভাসে, দূর মিনারে মধুর সুরে আজান ধ্বনি আসে। শুনে বেলালের আজান ভরে যাই আমার প্রাণ, শুনে বেলালের আজান ভরে যাই আমার প্রাণ। আজান যে হয় সারা জাগায় আর সে মোয়াল্লাই, মনে যে হয় এই অবেলায় যাই আমি সে ঠায়। দয়ার নবী নূরের ছবি থাকিতেন যে ঠায়, আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। দয়া ময় দয়া ময়, প্রাণ জুড়াবে চুমে দুখান পায়, আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। আদম সুধাই খোদা আমায় হবে গো জানাতে, তোমার সাথে কাহার নামই আরশের গায়েতে। বলেন খোদা নয় তো জুদা বন্ধু আমার হতে, সৃষ্টি না করলে তুমিও জীবন নাহি পেতে। যার নাম দেখছ গো আজ সে নবীদের সরতাজ, যার নাম দেখছ গো আজ সে নবীদের সরতাজ। চিনতে কেন পারলে না আজকে তুমি তাহাই, যাহার নামে আরশ ধামে দোয়া কবুল হয়। বান্দা সবে নাজাত পাবে তাহার ওসিলায়। আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। দয়াময় প্রাণ জুড়াবে চুমে দুখান পায়। আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। কিয়ামতে থাকবে সাথে দয়ার নবী সবার, উম্মতিদের ক্ষমার আশাই চাইবে দয়া খোদার। সবাই যখন ইয়া নফসি করবে হাহাকার, ইয়া হাবলি উম্মতি বলবে নবী আমার। দুখানা হাত তুলিয়া নেবে গো মাফ চাহিয়া, দুখানা হাত তুলিয়া নেবে গো মাফ চাহিয়া। অঝরেতে কেঁদে কেঁদে লুটিয়া সজদায়, উম্মতিদের তরে নবী এমন দোয়া চাই। বেহেস্তি হবে সকলে আখের বেলায়। আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। দয়াময় প্রাণ জুড়াবে চুমে দুখান পায়। আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। চাই যে গোরে মিজান ধারে ও গো নবী তোমায়, ধরিয়া হাত পুল শেরাত পার করাইও আমায়। তুমি ছাড়া আছে কে বা কান্ডার নৌকায়, সাফায়াতের চাবি তোমার হাতের ইশারায়। এমডি মেহবুব আজ করিসনে পাপ কাজ, এমডি মেহবুব আজ করিসনে পাপ কাজ। শোন কথা তুই জড়াসনে ওই দুনিয়ার ফেত নাই, নবীর নামে পথ চল তুই জানা অজানাই। পৌঁছে দেবেন দয়ার নবী আসল ঠিকানায়। আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়। দয়াময় প্রাণ জুড়াবে চুমে দুখান পায়। আই আই আই কে যাবি আই সোনার মদিনায়, জেঠাই সখা ঘুমাই একা বালুর বিছানায়।